সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না, সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না, যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না। সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না, সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে মুজাদ্দিদে জিহাদ শেখ ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের মুসলিম সমাজে অধিকাংশই তাকে ইসলামের বীর মুজাহিদ হিসাবে জানে, আবার পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডায় পড়ে আমাদের অনেক ভাই বোন তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ। আসলে কে এই ওসামা, কি তার পরিচয়, কেনই বা আরবের বিলাসবহুল গাড়ি বাড়ি ছেড়ে আফগানের মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ালেন এবং পাহাড়ের গুহায় নিজের আশ্রয়স্থল বানিয়ে নিলেন? আমার মনে হলো এই জামানার মহাপুরুষ এবং আমাদের প্রাণপ্রিয় শায়খের জীবনী সবার জানা প্রয়োজন, তাই যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা সংশয়ে রয়েছেন, আশা করি আপনাদের সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্ব মৌলবাদী সন্ত্রাসের নেপথ্য নায়ক বিন লাদেন রহিমাহুল্লাহর জীবনের কিছু স্মৃতি। আমার সকল দিনী ভাই বোনদের দোয়া নিয়ে শুরু করলাম, আপনারা বেশি বেশি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবেন সকলের কাছে, আল্লাহ আমাদের কবুল করুন। ওসামা বিন মোহাম্মদ বিন লাদেন রহিমাহুল্লাহ একজন ইসলামী চিন্তাবিদ, মহান সংস্কারক, উম্মার দুর্দিনে দরদি নেতা। তার ব্যক্তিত্ব দুনিয়া বিমুখতার প্রতীক, লক্ষ কোটি মুসলমানের ভালোবাসার স্বর্ণ মুকুট তার মাথায়, মজবুত এক অদৃশ্য বন্ধনে তিনি জুড়ে আছেন প্রতিটি মুমিনের হৃদয়ের সাথে। তার ভালোবাসা একদিন অজপাড়া গায়ের মানুষকেও রাস্তায় বের করে এনেছিল। ওসামার পক্ষে সেদিন তাদের বজ্র কণ্ঠ বেজে উঠেছিল, বড়দের সেই ভালোবাসা সেদিন আমাদের ছোটদের হৃদয়ও স্পর্শ করেছিল। সেই দৃশ্য এখনো আমার চোখে ভাসে, সেই কণ্ঠ এখনো আমার কানে বাজে, কিন্তু কালের কৌশলী অবিচার বহু মানুষের হৃদয়ের লালিত সেই ভালোবাসা কেড়ে নিয়েছে, মিডিয়ার অপপ্রচার বহু সংশয়ের জন্ম দিয়েছে তাদের মনে। ওসামার আসল জার দূষণ থেকে সম্পূর্ণ পবিত্র, ওসামার প্রতি অকৃত্রিম ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের এক ভাই। দীর্ঘ এক যুগ তার কেটেছে জেলখানায়, আফগানিস্তানে যখন আমেরিকার আগ্রাসন শুরু হয় তখন তিনি জেলে, বিন লাদেন তখন মিডিয়ার সবচেয়ে আলোচিত ব্যক্তি। আমাদের দেশের বিখ্যাত একটি জাতীয় দৈনিকে শায়েককে নিয়ে এক মার্কিন গবেষকের প্রকাশিত লেখার অনুবাদ ও বিভিন্ন বিদেশি সূত্রে প্রাপ্ত তথ্য ছাপা হয় ধারাবাহিকভাবে। এতে উঠে এসেছে শায়েকের জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক, যা কাফেরদের দৃষ্টিতে খারাপ হলেও একজন প্রকৃত মুমিনের গুণ, যেগুলো থেকে নিরপেক্ষ পাঠকের কাছে এটাই স্পষ্ট হবে যে এমন মহৎ গুণাবলীর অধিকারী একজন মানুষ কখনোই সন্ত্রাসী হতে পারেন না। নিশ্চিত এটা দুশমনদের অপবাদ ও অপকৌশল মাত্র, আর এখানেই আমাদের শ্রমের সার্থকতা। লেখাগুলো তিনি পত্রিকার পাতা থেকে কেটে রাখেন, জেল থেকে বের হওয়ার সময় সেগুলো নিয়ে আসতে ভুলে যাননি, পরে তা পরম যত্নে রেখে দিয়েছেন। ওই লেখাগুলো নিয়েই আমাদের এই আয়োজন, সেই অবিচার ও অপপ্রচারের বিরুদ্ধে সামান্য প্রয়াস। লেখক শত্রুপক্ষের হলেও অনেক বাস্তব বিষয় তিনি এড়িয়ে যাননি, তবে তার দেয়া ISI সংক্রান্ত কিছু তথ্য প্রশ্নবিদ্ধ হওয়াটাই স্বাভাবিক, যাতে রয়েছে ভালোবাসার খোরাক, পত্রপত্রিকার উড়াল খবরে আস্থাশীলদের সংশয়ের নিরসন, সাহস ও আত্মবিশ্বাসের গল্প, ইসলাম ও মুসলমানদের জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার প্রেরণা। আরও রয়েছে লেখকের শব্দের বুলেটগুলো নিষ্ক্রিয় করার জন্য ইসলামী পরিভাষার ব্যবহার ছাড়া তেমন কোনো পরিবর্তন আমরা করিনি। এসব পরিবর্তনের আরও একটি কারণ হলো যেন এগুলোর সাথে আমাদের পরিস্থিতি ঘটে, এগুলোর ভীতি বিদূরিত হয়। পৃথিবীর ইতিহাস আসলে যুদ্ধ বিগ্রহেরই ইতিহাস। নদীর একুল ভেঙে অকুল গড়ার মতো এক জাতীয় সভ্যতার জয় ও অপরটির পরাজয়ের চিত্রই তাতে দেখা যায়। নিজেকে একজন শান্তিকামী ভাবা, যুদ্ধ জিহাদ থেকে নিজেকে পৃথক মনে করার অর্থ হলো নিজের আত্মরক্ষা ও প্রতিরক্ষা সম্পর্কে উদাসীন হওয়া, পৃথিবীর মূল স্রোত থেকে নিজেকে সরিয়ে রাখা। যে চেতনা বিন লাদেনকে রাজপ্রাসাদ থেকে পাহাড়ের গুহায় এনেছিল মুসলিম উম্মা, সেই চেতনায় উজ্জীবিত হবে, ইসলামী খেলাফতের পতাকা উড্ডীন হবে সেদিন বেশি দূরে নয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তিনি একমাত্র সাহায্যকারী ও তৌফিক দাতা। মেহরবান আল্লাহ শাইখের মর্যাদা আরো অনেক বাড়িয়ে দিন। অনুবাদকের কথা, আফগানিস্তানে আজ ঝাঁপিয়ে পড়েছে পরাশক্তি আমেরিকা। ক্ষেপণাস্ত্র আর বোমার মুহুর্মুহু আঘাতে কেঁপে উঠছে আফগানিস্তানের মাটি। ধ্বংস হচ্ছে নগর গ্রাম জনপদ, অকাতরে মরছে নিরীহ মানুষ। দেশটি পরিণত হয়েছে এক বিশাল রক্তাক্ত প্রান্তরে। আমেরিকার এই হামলার লক্ষ্য একটাই, বিশ্ব জিহাদের প্রাণ পুরুষ ওসামা বিন লাদেনকে বন্দী কিংবা হত্যা করা। কিন্তু বিন লাদেন যেন অপহেলিকা, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আফগানিস্তানের কোন নিভৃত গুহায় বসে জিহাদি আন্দোলনের জাল বুনে চলেছেন লাদেন, কেউ জানে না। এক সৌদি ধনী পরিবারের পুত্র কিভাবে বিশ্ব জিহাদের নেতৃত্বে আসলেন? আফগানিস্তান বিশেষজ্ঞ জেসন বার্ক এখানে বিন লাদেনের সেই বিস্ময়কর উত্থানের বিবরণ দিয়েছেন। বিন লাদেনের বিস্ময়কর উত্থানের নেপথ্যে রাতের আঁধারে ঢাকা একটি গ্রাম। সেই গ্রামের আনাসে কানাসে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে রক্ষীরা, কালাশনিকভ ও রকেট লঞ্চার হাতে সদা প্রস্তুত। সেই গ্রামের মাটি, ইট ও কাঠের তৈরি একটি বাড়ির ভিতর ধুলিময় মেঝেতে চাদর বিছিয়ে বসে আহার করলেন দুজন লোক। ভাত ঝলসানো, মাংস আর নিরামিষ। মাথার অনেক উপরে অন্ধকার রাতের আকাশ চিরে ছুটে চলা আমেরিকার যুদ্ধ বিমানগুলোর গর্জন শোনা যাচ্ছিল। লোক দুটোর উভয়ের বয়স মধ্য চল্লিশের কোটায়। অশ্রুমণ্ডিত পরনে স্থানীয় ঐতিহ্যবাহী ঢিলে ঢালা পোশাক, লম্বা জামা ও সালোয়ার। খাওয়া সেরে তারা হাত মুখ ধুলেন, নামাজ পড়লেন, তারপর বসলেন আলোচনায়। এদের একজন বিশ্বের মোস্ট ওয়ান্টেড ম্যান বলে পরিচিত ওসামা বিন লাদেন, এবং অন্যজন তালেবান সরকারের প্রধান মোল্লা ওমর রহিমাউল্লাহ। তাদের আলোচনা করার মতো অনেক কিছুই ছিল। নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে জিহাদি হামলার প্রতিশোধ স্বরূপ কিছুদিন আগে 30 সেপ্টেম্বর রাত পৌনে নয়টায় মার্কিন ও ব্রিটিশ ক্রুজ মিসাইল আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে শুরু করে। ফলে আফগানিস্তান জুড়ে শহর, নগর, গ্রাম, সামরিক ঘাঁটিগুলোতে হত্যা ও ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। বিন লাদেন ও মোল্লা ওমর যে গ্রামে বৈঠকে মিলিত হয়েছিলেন তার অনতি দূরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল। আরো কয়েকটি আঘাত এনেছিল তালেবানদের আধ্যাত্মিক ও প্রশাসনিক ঘাঁটি দক্ষিণাঞ্চলীয় নগরী কান্দাহারে। তারা দুজন সেখানে মিলিত হয়েছিলেন একটা সিদ্ধান্তের জন্য। হঠাৎ করেই যুদ্ধে জড়িয়ে পড়েছেন তারা। এই পরিস্থিতিতে এখন তাদের করণীয় কি হবে তা নির্ধারণ করাই ছিল বৈঠকের উদ্দেশ্য। উপসাগরীয় অঞ্চলের একটি গোয়েন্দা সংস্থা সূত্রে ব্রিটেনের দ্য অবজারভার পত্রিকার প্রতিনিধি জানতে পারেন যে বৈঠক বেশিক্ষণ স্থায়ী হয়নি। না হবার অংশত কারণ ছিল নিরাপত্তার ভাবনা। একটা টোমাহক ক্ষেপণাস্ত্র নিখুঁত নিশানায় নিক্ষিপ্ত হলে পেন্টাগনের মূল টার্গেট এই দুই ব্যক্তিকে নিশ্চিহ্ন করতে পারত। বৈঠকে প্রায় সকল বিষয়েরই এই দুইজনের ঐক্যমত হয়েছিল। বৈঠক তাড়াতাড়ি শেষ হবার এটাও ছিল অংশত কারণ। মোল্লা ওমর তার সৌদি বংশোদ্ভূত বন্ধুর প্রতি সমর্থন, শ্রদ্ধা ও ভালোবাসা পূর্ণ ব্যক্ত করেছিলেন। বিন লাদেনের জবাবও ছিল অনুরূপ। কৌশলগত প্রশ্নে তারা দুজনে দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছেন। ঠিক হলো যে তারা যৌথভাবে যে কোনো আগ্রাসন প্রতিহত করবেন। তারা তাদের বিরুদ্ধে গঠিত কোয়ালিশনে বিভেদ সৃষ্টির জন্য কাজ করবেন এবং সেই বিভেদের সদ্ব্যবহার করবেন, এবং তারা বোমা হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ ও প্রতিবাদের জোয়ার সৃষ্টির জন্য মানবিক সংকটকে, বিশেষ করে নিরীহ অসামরিক জনগোষ্ঠীর হতাহতের ঘটনাগুলো কাজে লাগাবেন। বৈঠক শেষে তারা পরস্পর কোলাকুলি করে, যে যার পথে প্রস্থান করেন। তারপর থেকে তাদের মধ্যে আর বৈঠক হয়নি বলে ধারণা করা হয়। যে মানুষটিকে জীবিত ধরার অথবা হত্যা করার জন্য আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার ও গোটা সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, সেই ওসামা বিন লাদেনের জীবন চিত্র পেতে হলে ফিরে যেতে হবে 1930 সালে ইয়েমেনের দারিদ্র পীড়িত প্রদেশ হাদরামাউতে। সেখানে একজন ড্রাগ শ্রমিককে চোখে পড়বে। 6 ফুট লম্বা, বলিষ্ঠ গড়ন, তবে 100 অন্ধ। এই মানুষটি একদিন অনেক ভেবে ঠিক করলেন যে বন্দরে বন্দরে জাহাজে মাল বোঝাহের কাজ ছাড়াও জীবনে আরো অনেক কিছু করার আছে। যেই ভাবা সেই কাজ। লোকটি একটা ব্যাগে কিছু কাপড় চোপড় ও টুকিটাকি জিনিস নিয়ে উঠের কাফেলায় করে রওনা দিলেন সদ্য গঠিত রাষ্ট্র সৌদি আরবের উদ্দেশ্যে। এভাবে শুরু হলো তার সহস্র মাইলের পথ পরিক্রমা। এই মানুষটি ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেন। মুহাম্মদ বিন লাদেন সৌদি আরবের মাটিতে পৌঁছে প্রথম যে কাজটি পেলেন সেটা আরব আমেরিকান তেল কোম্পানি আরামকোর রাজমিস্ত্রির কাজ। দিনে মজুরি পেতেন 1 রিয়াল, যার তখনকার মূল্য ছিল 10 পেন্সের সমান। জীবন যাপনে অত্যন্ত মিত ব্যয়ী ছিলেন তিনি। কঠোর কৃষ্যের মধ্য দিয়ে সঞ্চয় করতেন, সেই সঞ্চয় সার্থকভাবে বিনিয়োগ করতেন। এভাবেই একসময় তিনি ব্যবসায় নেমে পড়েন। 1950-এর দশকের প্রথম দিকে মুহাম্মদ লাদেনকে রিয়াদে সৌদি রাজপরিবারের প্রাসাদ নির্মাণের কাজে নিযুক্ত করা হয়। স্থানীয় ফার্মগুলোকে সুকৌশলে ঘায়েল করে তিনি এই নির্মাণ ঠিকাদারি লাভ করেছিলেন। ওটা ছিল এক ধরনের জুয়া খেলার মতো, যেখানে তার জিত হয়েছিল। মদিনা জেদ্দা মহাসড়ক নির্মাণের চুক্তি থেকে এক বিদেশি ঠিকাদার সরে গেলে মুহাম্মদ লাদেনের জন্য এক বিরাট সুযোগ এসে ধরা দেয়। এই সুযোগ তার বড় ধরনের সাফল্যের সোপান রচনা করে। তিনি ওই নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। 60-এর দশকের প্রথম দিকে তিনি একজন ধনী ব্যক্তি হয়ে দাঁড়ান এবং একজন ব্যতিক্রম ধরনের ধনী। তিনি লিখতে বা পড়তে পারতেন না এবং সারা জীবন টিপসই দিয়ে কাজ করেছেন, তবে তার অসাধারণ বুদ্ধিমত্তা ছিল। 60-এর দশকে তার সঙ্গে কাজ করেছেন এমন একজন ফরাসি ইঞ্জিনিয়ারের কাছ থেকে এ তথ্যটি জানা যায়। শ্রমিক থেকে ধনী হলেও মুহাম্মদ লাদেন তার শিকড় কোথায় তা কখনোই ভুলে যাননি। গরিবদের দেওয়ার জন্য তিনি সর্বদাই 1 তোলা নোট বাড়িতে রেখে যেতেন। এ ধরনের দান খয়রাত ইসলামের শিক্ষা। মুহাম্মদ লাদেন ছিলেন অতি ধর্মপ্রাণ মুসলমান। সুন্নি ইসলামের কঠোর ও রক্ষণশীল ওয়াহাবি ভাবধারায় লালিত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি গর্ব করে বলতেন যে নিজের হেলিকপ্টার কাজে লাগিয়ে তিনি একদিনে ইসলামের 3 পবিত্রতম স্থানে যথা মক্কা, মদিনা এবং জেরুজালেমের আল আকসা মসজিদে সালাত আদায় করতে পারেন। মক্কা ও মদিনায় যাওয়া তার জন্য নিশ্চয় বিশেষ পরিতৃপ্তির কারণ ছিল, কারণ হজ পালন ও রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় আগত লোকদের জন্য বিভিন্ন স্থাপনার সংস্কার ও সম্প্রসারণের কাজের মধ্য দিয়ে তার কোম্পানির সুনাম সুপ্রতিষ্ঠিত হয়। সৌদি রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার মধ্য দিয়ে তার ব্যক্তিগত স্ট্যাটাস নিশ্চিত হয় এবং সেই সঙ্গে তিনি অমিত ধন সম্পদের অধিকারী হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি এতই ধনী ছিলেন যে দুঃসময়ে সৌদি রাজপরিবারকে অর্থ সাহায্য দিয়ে তিনি তাদের সংকট ত্রাণে সহায়তা করতেন। তথাপি যে জীর্ণ পুরানো ব্যাগটি নিয়ে তিনি একদিন ইয়েমেন থেকে পাড়ি জমিয়েছিলেন সেটি তার প্রাসাদ বাড়িতে পরদর্শনের জন্য রক্ষিত ছিল। শোনা যায় বড় লোকরা যেভাবে গাড়ি বদলায় পুরাতনটি বাদ দিয়ে নতুনটি কিনে আনে, মুহাম্মদ লাদেনও সেভাবে বউ বদলাতেন। তার 3 জন সৌদি স্ত্রী ছিল এবং তারা মোটামুটি ভাবে ছিল স্থায়ী, তবে চতুর্থ স্ত্রীটি নিয়মিত বদলানো হতো। ধন কুবুরের লোকেরা মধ্যপ্রাচ্যের তল্লাট ঘুরে তার পছন্দের কনে জোগাড় করে আনত। কারো কারো বয়স ছিল 15 বছর, তাদের আপদাস মস্তক বোরকা ঢাকা থাকত, তবে সবাই ছিল অনিন্দ্য সুন্দরী ছেলেবেলা। বিন লাদেনের মায়ের নাম হামিদা। তিনি সৌদিয়ানও নন, ওয়াহাবিও নন, তিনি এক সিরীয় বণিকের কন্যা। অসামান্য সুন্দরী হামিদা ছিলেন অত্যন্ত সরল প্রকৃতির, বিদুষীও ছিলেন তিনি। 22 বছর বয়সে মুহাম্মদ লাদেনের সঙ্গে তার বিয়ে হয়। তিনি ছিলেন মুহাম্মদ লাদেনের 10 বাই 11 স্ত্রী। তার মানে এই নয় যে একসঙ্গে 10-12টা বউ রাখতেন মুহাম্মদ লাদেন। তিনি অনেক স্ত্রীকে তালাক দিয়েছিলেন, তবে তালাক দিলেও জেদ্দা বা হেজাজে তাদের জন্য বাসস্থান ও খোরপোশের ব্যবস্থা করেছিলেন। এই 10 বাই 11 স্ত্রী হামিদার গর্ভে মুহাম্মদ লাদেনের 7ম পুত্র ওসামা বিন লাদেনের জন্ম 1957 সালে। পিতার বিপুল বিত্ত ও বৈভবের পরিবেশে বিন লাদেন বড় হয়ে উঠতে থাকেন। ওসামা 11 বছর বয়সে পিতৃহারা হন। বাবার সান্নিধ্য কখনই খুব বেশি একটা লাভ করেননি তিনি। 1998 সালে বিন লাদেনের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে আমেরিকার ABC টেলিভিশন নেটওয়ার্ক লাদেন পরিবারের ওপর একটি দলিল হস্তগত করে। তা থেকে লাদেনের ছেলেবেলার অনেক কথা জানা গেছে। তার বাবা ছিলেন অতিমাত্রায় কর্তৃত্ব পরায়ণ। নিজের সব সন্তানকে তিনি এক জায়গায় রাখতে চাইতেন। তার শৃঙ্খলা ছিল অত্যন্ত কঠিন। সন্তানদের সবাইকে কঠোরভাবে ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে চলতে হতো। একই সঙ্গে আমোদ প্রমোদও পছন্দ করতেন তিনি। সন্তানদের নিয়ে তিনি সমুদ্র ভ্রমণে যেতেন, মরুভূমি পাড়ি দিতে যেতেন। ছেলে মেয়েদের তিনি বড়দের মতো জ্ঞান করে সেভাবেই তাদের সঙ্গে আচরণ করতেন। তিনি চাইতেন কোচি বয়স থেকে ছেলে মেয়েরা আত্মবিশ্বাসে পরিচয় দিক। কৈশোরে বিন লাদেনকে জেদ্দায় আল আগ নামে এক স্কুলে ভর্তি করে দেয়া হয়েছিল, পাশ্চাত্য স্টাইলের এক অভিজাত সৌদি স্কুল। 1968 এবং 1969 সালে বিন লাদেন যখন এই স্কুলে পড়তেন তখন সেখানে ব্রায়ান কাইফিল শাইলার নামে একজন ইংরেজের শিক্ষক ছিলেন। তিনি সে সময় লাদেন সহ 30 জন বিত্তবান পরিবারের ছেলেকে সপ্তাহে 4 দিন 1 ঘন্টা করে ইংরেজি পড়াতেন। ব্রায়ান সাইলার বিন লাদেনকে ভদ্র ও বিনয়ী হিসেবে উল্লেখ করে বলেছেন, ছেলেটা বেশ লাজুক ছিল, নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করত। সাইলারের ভাষায় ক্লাসের যে কোনো ছেলের চেয়ে বেশি বিনয়ী ও ভদ্র ছিল বিন লাদেন। শারীরিক দিক দিয়েও সে ছিল অত্যন্ত সুন্দর, অসাধারণ। অধিকাংশ ছেলের চেয়ে সে ছিল লম্বা, সুদর্শন ও উজ্জ্বল, গাত্রবর্ণের অধিকারী। শুধু ভদ্র ও বিনয়ী নয়, তার ভিতরে প্রবল আত্মবিশ্বাসও ছিল। কাজকর্মে অতি সুচারু, নিখুঁত ও বিবেক বুদ্ধিসম্পন্ন ছিল। নিজেকে মোটেই প্রকাশ করতে চাইত না সে। বেশিরভাগ ছেলে নিজেদের বড় বুদ্ধিমান বলে ভাব দেখাত, বিন লাদেন তাদের মতো ছিল না। কোনো প্রশ্নের উত্তর জানা থাকলেও সে নিজ থেকে বলতো না, তাকে জিজ্ঞেস করা হলেই শুধু বলতো। বিন লাদেন যে একজন কঠোর ধর্মানুরাগী ব্যক্তিতে পরিণত হবেন কৈশোরের প্রথম দিকে তেমন কোনো লক্ষণ ধরা পড়েনি। 1971 সালে মোহাম্মদ লাদেনের পরিবার সদল বলে সুইডেনের তাম্র খনি সমৃদ্ধ ছোট্ট শহর ফারুনে ছুটি কাটাতে গিয়েছিল। সে সময় একটা ক্যাডিলাক গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ানো হালকা সবুজ টপ ও নীল রঙের ফ্লেয়ার পরা হাস্যোজ্জ্বল ওসামার একটা ছবি তোলা আছে। ওসামা সে সময় কখনো নিজেকে স্বামী বলে উল্লেখ করতেন। ওসামার বয়স তখন 14 বছর। এর 1 বছর আগে ওসামা ও তার অগ্রজ সালেম প্রথমবারের মতো ফালুনে গিয়েছিলেন। সৌদি আরব থেকে বিমানযোগে কোপেনহেগেনে আনা একটা রোলস রয়েস গাড়ি চালিয়ে তারা ফালুনে গিয়ে পৌঁছেন। আশ্চর্য কথা হলো, তারা অ্যাস্টোরিয়া নামে একটা সস্তা হোটেলে ছিলেন। হোটেলের মালিক ক্রিস্টিনা আকের ব্রাদ নামে এক মহিলা সেই দিনগুলোর স্মৃতিচারণ করে জানিয়েছেন যে ওরা দিনের বেলা বাইরে কাজকর্ম করে বেড়াতো আর সন্ধ্যার পর নিজেদের রুমে খাওয়া দাওয়া করে কাটাতো। মহিলা বলেন, আমার মনে আছে ওদের কথা, সুন্দর দুটো ছেলে, ফালুনের মেয়েরা ওদের খুব পছন্দ করত। ওসামা আমার 2 ছোট ছেলের সঙ্গে খেলতো। হোটেলের মালিক সেই মহিলা ছেলে দুটোর রুম পরিষ্কার করতে গিয়ে তাদের যে সম্পদের পরিচয় পেয়েছিলেন সে কথাও স্মরণ করেছেন। তিনি বলেছেন, উইক এন্ডগুলোতে আমরা দেখতাম ওরা ওদের রুমে একটা বাড়তি বিছানায় কাপড় চোপড় বিছিয়ে রাখত। সেলোফিনে প্যাকেটে করে রাখা অসংখ্য সাদা সিল্কের শার্ট ছিল ওদের, মনে হয় প্রতিদিন নতুন একটা শার্ট গায়ে ফুসারাত। ময়লা কাপড়গুলো কখনো দেখেনি, ওগুলো কি করতো কে জানে। বড় একটা ব্যাগ ভর্তি অলংকারও ছিল তাদের, হিরাসুনি পান্নার আংটি ছিল, টাইটিনও ছিল। লাদেন ভ্রাতারা ওই বছর গরমে ছুটি কাটাতে লন্ডনেও গিয়েছিলেন। ওখানে টেমস নদীতে তারা নৌকা ভ্রমণও করেছিলেন। এ সময়ের তোলা বিন লাদেন ও তার ভ্রাতাদের ছবিও কারো কারো কাছে পাওয়া গেছে। উত্তরাধিকারী সূত্রে বিন লাদেন কি পরিমাণ ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারে না। অনেক সময় বলা হয় বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন তিনি, $25 কোটি কি তারও বেশি, কিন্তু প্রকৃত অর্থের পরিমাণ হয়তো তার চেয়ে অনেক কম। অর্থের জন্য কখনো লালায়িত ছিলেন না তরুণ বিন লাদেন। বস্তুত পক্ষে তার পিতা যেভাবে অমিত ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন সেই বিষয়গুলো বিন লাদেনকে পীড়িত করতে শুরু করেছিল। 70-এর দশকের প্রথম ভাগে মধ্যপ্রাচ্যে বিশাল এক সাংস্কৃতিক রূপান্তর ঘটে গিয়েছিল। তেল রাজস্ব, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং সর্বোপরি পাশ্চাত্যের সঙ্গে ক্রমবর্ধমান যোগাযোগ, এই ঘটনাগুলো আগের স্থিরকৃত বিষয়গুলোকে নতুন করে পর্যালোচনা করতে বাধ্য করে। নতুন পরিস্থিতিতে কি করতে হবে এ প্রশ্ন তুলে ধরে। মোহাম্মদ বিন লাদেনের অসংখ্য ছেলেমেয়ের অধিকাংশই সে প্রশ্নের জবাবে পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা অধিকতর প্রভাবিত হওয়ার জন্য ঝুঁকে পড়ে। পরিবারের বড়রা মিশরের আলেকজান্দ্রিয়ার ভিক্টোরিয়া কলেজ, হার্ভার্ড, লন্ডন কিংবা মায়ামিতে পড়তে চলে যায়। কিন্তু বিন লাদেন যাননি। সে সময় এ অঞ্চলের আরো হাজার হাজার তরুণের মতো ওসামা বিন লাদেন কঠোর ইসলামী ভাবাদর্শের দিকে ঝুঁকে পড়েছিলেন। রেডিক্যাল ভাবধারার পথে 1974 সালে জেদ্দায় হাই স্কুলে পড়াশোনার পাঠ চুকিয়ে ওসামা বিন লাদেন ঠিক করলেন যে উচ্চশিক্ষার জন্য অন্য ভাইদের মতো তিনি বিদেশে পাড়ি জমাবেন না, দেশেই থাকবেন। তার ভাই সেলিম তখন পরিবারের প্রধান। তিনি ইংল্যান্ডের মিলফিল্ডে সমারসেটের এক বোর্ডিং স্কুলে থেকে লেখাপড়া করছিলেন। আরেক ভাই ইসলাম প্রথমে সুইডেনে ও পরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন। ওসামা কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ব্যবস্থাপনা ও অর্থনীতি অনুষদে ভর্তি হন। গুজব আছে যে 17 বছর বয়সে ওসামা তার মায়ের এক স্ত্রী ও আত্মীয়কে বিয়ে করেছিলেন এবং তিনিই নাকি তার প্রথম স্ত্রী। অবশ্য এটা আজ পর্যন্ত কোনো মহল থেকেই সমর্থিত হয়নি। বাবার মৃত্যুর পর লাদেনের ব্যবসায় সাম্রাজ্য পরিচালনা করেছিলেন বড় ভাই সেলিম। তিনি আশা করেছিলেন যে ওসামা পারিবারিক ব্যবসায় কার্যকর ভূমিকা পালন করবেন। এর জন্য বিশ্ববিদ্যালয়ে ওসামার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার ব্যবস্থাও করেছিলেন তিনি। কিন্তু বিন লাদেনের পছন্দ ছিল ইসলামী শিক্ষা। পরবর্তীকালে তিনি এই দুটি বিষয়কে আশ্চর্য উপায়ে সমন্বিত করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণকারী জর্দানি শিক্ষাবিদ ও অনল বর্ষি বক্তা আবদুল্লাহ জামের টেপ রেকর্ডকৃত বক্তব্য শোনেন। এগুলো তার ওপর সুগভীর প্রভাব ফেলে। আজামের বাণীবদ্ধ উপদেশাবলী অনেকটাই ছিল আজকের ওসামার ভিডিও টেপের মতো। আজামের সেই সব বক্তব্য শুধু ওসামাকেই নয়, তার মতো আরও অনেক বিক্ষুব্ধ তরুণ মুসলমানের মনকে প্রবলভাবে আলোড়িত করেছিল। জিদ্দা তো বটে, বিশেষ করে সেখানকার বাদশাহ আব্দুল আজিজ। বিশ্ববিদ্যালয়টি ছিল সমগ্র মুসলিম বিশ্বের ব্যতিক্রম ধর্মী ইসলামী চিন্তাধারার প্রাণকেন্দ্র। জেদ্দার মসজিদ ও মাদ্রাসাগুলোতে বিরুদ্ধবাদীরা রেডিক্যাল ভাবধারা প্রচার করত। বলতো যে একমাত্র রক্ষণশীল ইসলামী মূল্যবোধের সর্বাত্মক পুনঃপ্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে পাশ্চাত্যের বিপদ ও অবক্ষয় থেকে রক্ষা করতে পারে। বিন লাদেনের এক ভাই আব্দুল আজিজ এ সময়ের কথা স্মরণ করে বলেছেন যে ওসামা তখন সর্বক্ষণ বই পড়তেন আর নামাজ কালাম নিয়ে থাকতেন। বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় ক্রিয়াকলাপে বিশ্লেষণ করে ধর্ম বিষয়ক বিতর্ক ও কোরআন শিক্ষার পর্যালোচনায় তিনি গভীরভাবে সংশ্লিষ্ট হয়ে পড়েছিলেন। ওসামা একসময় বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করে তোলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সৌদি রাজপরিবারের তরুণ সদস্য ও সৌদি গোয়েন্দা সংস্থার প্রধান প্রিন্স তুর্কি বিন ফয়সালের সঙ্গে তার ঘনিষ্ঠতা। তবে এ সময়ের ঘটনা প্রবাহ তার মনে গভীর রেখাপাত করে। যেমন 1979 সালে ফেব্রুয়ারি মাসে আয়াতুল্লাহ খোমেনির ইরান প্রত্যাবর্তন, প্রকান্ত শাহকে ক্ষমতা থেকে উৎখাত এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। এ ঘটনায় মুসলিম বিশ্বের সর্বত্র যুগপৎ উত্তেজনা ও আতঙ্কের স্রোত বয়ে যায়। সে বছরের নভেম্বর মাসে শিয়া চরমপন্থীরা মক্কার কাবা শরীফের মসজিদুল হারাম দখল করে নেয়। ওসামা বিন লাদেন তখন বয়সে তরুণ, সহজে প্রভাবিত হবার মতো মন তখন তার। তিনি উত্তরোত্তর গোড়া মুসলমান হয়ে উঠেছিলেন বটে, তবে কোন পথ বেছে নেবেন সে ব্যাপারে ঠিক নিশ্চিত হয়ে উঠতে পারছিলেন না। কাবা শরীফে উগ্রপন্থী হামলা ও মসজিদ দখলের ঘটনায় তিনি রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রচুর রক্তপাতের পর শিয়া চরমপন্থীদের পরাস্ত করা হয়েছিল। তবে এই উগ্রপন্থী বিদ্রোহীরা তাকে অনুপ্রাণিত করে। এদেরকে তার ন্যায় ও সত্যের পথ অনুসরণকারী খাঁটি মুসলমান বলে মনে হয়। অসিরে ওসামা বিন লাদেন এদের পদাঙ্ক অনুসরণের সুযোগ পেয়ে যান। ওই বছরের শেষ দিকে সোভিয়েত ট্যাঙ্ক বহর আফগানিস্তানে ঢুকে পড়ে এক নতুন পরিস্থিতির জন্ম দেয়। সোভিয়েত হামলার বিরুদ্ধে শুরু হয়ে যায় আফগান জনগণের জিহাদ এবং সেই জিহাদে অংশ নিতে ওসামা বিন লাদেন এক পর্যায়ে সুদূর সৌদি আরব থেকে পাড়ি জমান আফগানিস্তানের অনাঙ্গনে। পেশোয়ার থেকে সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে ঢুকলে দেখা যাবে একটা ছোট্ট গ্রাম, নাম জাজি। 1986 সালে এই গ্রামে সোভিয়েত গ্যারিসনের উপর প্রচণ্ড আক্রমণ চালায় আফগান মুজাহিদ বাহিনী। একদিন সকালে এই বাহিনীর এক সিনিয়র কমান্ডার সোভিয়েত সৈন্যদের মুহুর্মুহু মর্টার হামলার মুখে একটি বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মর্টারের গোলায় একের পর এক বিস্ফোরণে মাটি কেঁপে কেঁপে উঠছিল। এমনই সময় কোথা থেকে সেই বাংকারে ডাইভ মেরে প্রবেশ করেন দীর্ঘদেহী এক আরব। তিনি আর কেউ নন, ওসামা বিন লাদেন। লাদেন নিজে তখন সরাসরি যুদ্ধে নেমে পড়েছেন, তার স্থল যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। 80 দশকের মাঝামাঝি আফগানিস্তানে সোভিয়েত বিরোধী প্রতিরোধ যুদ্ধ জোরদার হয়ে ওঠে। পেশোয়ারের ডরমিটরিগুলো হাজার হাজার মুসলমান তরুণে ছেয়ে যায়। সবাই যে একই উদ্দেশ্য নিয়ে এসেছিল তা নয়, কেউ এসেছিল অ্যাডভেঞ্চারের নেশায়, কেউ সহকর্মী বা বন্ধুর সঙ্গে অন্তরঙ্গতার টানে, কেউ বা আইনের হাত থেকে পরিত্রাণ পাওয়ার আশায়। তবে বেশিরভাগই এসেছিল ইসলামের পক্ষে ধর্মীয় যুদ্ধ তথা জিহাদে অংশগ্রহণ করার জন্য। এখানে আরও একটা কথা বলে নেওয়া ভালো যে সে সময় আফগান প্রতিরোধ যুদ্ধ তীব্রতর হয়ে ওঠার আংশিক কারণ ছিল প্রতিরোধ সংগ্রামে আমেরিকার আর্থিক সাহায্য ব্যাপকভাবে বেড়ে যাওয়া। 1986 সালের গোটা গরমকাল বিন লাদেন জাজিগ্রামটির আশেপাশের লড়াইয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। একবার তিনি প্রায় 50 জন আরব যোদ্ধার একটি বাহিনী নিয়ে সোভিয়েত হেলিকপ্টার ও পদাতিক বাহিনীর টানা আক্রমণ প্রতিহত করেন। মিয়া মোহাম্মদ আগা নামে তখনকার এক সিনিয়র আফগান কমান্ডার বর্তমানে তালেবান বাহিনীতে রয়েছেন। তিনি সে সময় বিন লাদেনের যুদ্ধ তৎপরতা স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন এবং তার বিবরণ দিয়েছেন। পরবর্তী 3 বছর বিন লাদেন আরো কঠিন লড়াই চালিয়ে যান, এতে অনেক সময় তার নিজেরও জীবন বিপন্ন হয়েছিল। সুদানে নির্বাচন কয়েক মাস আগে 1990 সালের 2 আগস্ট সাদ্দাম হোসেন কুয়েতে আক্রমণ করেন। ওসামা বিন লাদেন সে সময় তার জন্মস্থান জেদ্দা শহরে বসবাস করছিলেন। ইরাকি হামলা শুরু হবার পরপরই তিনি সৌদি রাজপরিবারের কাছে একটা বার্তা পাঠান, তাতে তিনি সাদ্দামকে পরাজিত করার জন্য আফগান যুদ্ধবিজ্ঞ 30,000 স্বেচ্ছাসেবক সৈনিকের একটি বাহিনী গড়ে তোলার প্রস্তাব দেন। বার্তায় লাদেন বলেন, যারা রুশ বাহিনীকে হারিয়ে দিয়েছে তারা সহজে সাদ্দাম হোসেনকেও হারাতে পারবে। এমন একটা বাহিনী গঠিত হলে তিনি যে সে বাহিনীর নেতৃত্ব দিতেন তার বলার অপেক্ষা ছিল না, কিন্তু প্রস্তাবটা দিয়ে প্রচণ্ড এক ধাক্কা খেয়েছিলেন বিন লাদেন। বড়ই নির্মম, বড়ই হৃদয়হীনভাবে সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধে আলে সৌদ পরিবার ধর্মানুরাগী ইসলামপন্থীদের কোনো বাহিনী চাননি, একেবারেই কিছুতেই না। রাজপরিবারের সিনিয়র সদস্যরা লাদেনকে সাক্ষাৎ দিয়েছিলেন, কিন্তু তার প্রস্তাবটা সটান প্রত্যাখ্যান করেছিলেন তারা। প্রিন্স আবদুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎকারটি ছিল সেগুলোরই একটি, কিন্তু তার চেয়েও আরও খারাপ কিছু অপেক্ষা করেছিল বিন লাদেনের জন্য। ইসলামের সূতিকাগার সৌদি আরব তথা পবিত্র ভূমি মক্কা ও মদিনাকে রক্ষা করার জন্য, যেখানে তিনি একটা ইসলামী সেনাবাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, সেখানে দেখতে পেলেন এই দায়িত্বটাই তুলে দেওয়া হয়েছে আমেরিকানদের হাতে। রাগে অপমানে ফুসতে লাগলেন বিন লাদেন। তার দেশে 3 লাখ মার্কিন সৈন্য এসে পৌঁছল, তারা ঘাঁটি নির্মাণ শুরু করে দিল, মদ্যপান ও সানবাতিং করতে লাগলো। এসব দেখে যাওয়া ছাড়া বিন লাদেনের আর কিছুই করার রইল না। তিনি এই সৈন্যদের উপস্থিতিকে বিদেশীদের আগ্রাসন বলে গণ্য করতে লাগলেন। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আগামী দ্বিতীয় আমার সৈনিকেরাম মুজাহিদ কইরে তুরাম, আমার সৈনিকেরাম মুজাহিদ কইরে তুরাম, এবারে লড়তে হবে, এবারে লড়তে হবে, গড়তে হবে বিশ্ব ইসলামের, তাই তো এবার শপথ নে না নতুন করে আল জিহাদের, ওসামার সৈনিকেরাম মুজাহিদ।